ধর্ম মদেরি ধর্ম ইসলাম সভারি ধর্ম ধর্ম মদেরি ধর্ম ইসলাম সভারি ধর্ম এই ভুবন তোলে মানব কুলে এই ভুবন তোলে মানব কুলে ইসলাম সকলের জন্য ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম তোমার নামে আসে যত শান্তি তোমার মাঝে অধিক তারেও বেশি তোমার নামে আসে যত শান্তি তোমার মাঝে অধিক তারেও বেশি ইচ্ছা যদি যদি হয় ফেলে রেখো ভাই তবে জীবন হবে ধন্য ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম এই ভুবন তোলে মানব কুলে এই ভুবন তোলে মানব কুলে ইসলাম সকলের জন্য ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম তোমার তরে প্রভু বলে শুনি আমার কাছে সবার প্রিয় তুমি তোমার তরে প্রভু বলে শুনি আমার কাছে সবার প্রিয় তুমি তোমার তরে তোমার তরে দিলাম ভরে করুণার তুমি সিন্ধু ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম এই ভুবন তোলে মানব কুলে এই ভুবন তোলে মানব কুলে ইসলাম সকলের জন্য ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম নম্র ভদ্র তোমার কর্ম জানি তোমায় পেয়ে এক খোদাকে মানি নম্র ভদ্র কর্ম তোমায় জানি তোমার পেয়ে এক খোদাকে মানি তোমায় না মানিলে হিসাবে তোমায় না মানিলে বিনা হিসাবে নরক হবে তবে ধন্য ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম ধর্ম মোদেরি ধর্ম ইসলাম সবার ধর্ম এই ভুবন তোলে মানব কুলে এই ভুবন তোলে মা ইসলাম সকলের জন্য ধর্ম মোদেরই ধর্ম, ইসলাম সবার ধর্ম। এমডিআর কি বলছে শুনুন, তোমার তরে ঝলমল করে সবই, তোমার বিনা হবে না কো জন জানি, তোমার তরে ঝলমল করে সবই, তোমায় বিনা হবে না কো জন জানি। কবি নূর বলে শোনো শুনি, কবি নূর বলে শুনি, তোমার পেয়ে আমি ধন্য, ধর্ম মোদেরই ধর্ম, ইসলাম সবার ধর্ম, ধর্ম মোদেরই ধর্ম, ইসলাম সবার ধর্ম। এই ভুবন তলে মানব কোগুলে, এই ভুবন তলে মানব কোগুলে, ইসলাম সকলের জন্য ধর্ম মোদেরই ধর্ম, ইসলাম সবার ধর্ম। প্রিয় গজল প্রেমিক বন্ধুরা, সেই 2017 নতুন নতুন গজলের অ্যালবাম যিনি এনেছেন কবি শিল্পী এবং তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ রমজান আলী সাহেবের কণ্ঠে শুনুন। ফোন নাম্বার 800-130-8654 এবং 9732-226038।